نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام محامين وحضرات علماء الكرام সম্মানিত সুধী সমাজ, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ও সর্বস্তরের মুসলমান ভাইসব, বাংলাদেশের সবচেয়ে বড় বিশুদ্ধ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলন উপলক্ষে আপনারা আমরা এই মহাসমাবেশে সমবেত হয়েছি। তাই আমার ইচ্ছা ছিল মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার। আমার যতদূর মনে পড়ে গত বৎসরও আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম। আমার যতদূর মনে পড়ে তার আগের বৎসরও মাদ্রাসা শিক্ষা সম্পর্কে হাল শোনেও একই বিষয়ে আলোচনা করার ইচ্ছা আমার ছিল, কিন্তু কর্তৃপক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান অবস্থার প্রেক্ষিতে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য বিষয়ে আলোচনা করতে। কাজেই আমি আমার ইচ্ছা ত্যাগ করে আমি কর্তৃপক্ষের নির্দেশ পালনে ব্রতী হতে চাই। অতি অল্প সময়ের মধ্যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটটা কি এবং এই প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্যটা কি, এই দুটি প্রশ্নের জবাব আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বর্তমান দুনিয়াতে এক আদমশুমারি মতে সর্বমোট 600 কোটি মানুষ বাস করে, এর 1/4 মুসলমান। অর্থাৎ 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মানুষ মুসলমান। অতীতের ইতিহাসে এত বিপুল পরিমাণ মুসলমান দুনিয়াতে কখনো ছিল বলে পাওয়া যায়? পৃথিবীর ইতিহাসে আর কখনো এত বিপুল পরিমাণ মুসলমান দুনিয়াতে ছিল বলে তার কোনো প্রমাণ পাওয়া যায়? কিন্তু যেমনিভাবে বর্তমান দুনিয়ার মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি, তেমনিভাবে বর্তমান দুনিয়ার মুসলমানগণ বেঈমান কাফির সন্ত্রাসী এবং মুনাফিকদের হাতে লাঞ্ছিত সবচেয়ে বেশি। বেশি মুসলমানের দুনিয়ায় মুসলমান বেশি লাঞ্ছিত কেন? এই প্রশ্নের খুব পরিষ্কার জবাব হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা দুর্যোগ এক সময় আমার মুসলমান উম্মতের উপর আসবে যখন বেঈমান কাফিরেরা পরস্পরে পরস্পরকে এমন ভাবে ডাকাডাকি করবে মুসলমানকে খেয়ে ফেলার জন্য, মুসলমানকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য, যেভাবে খানার দস্তরখানে বসে খানেওয়ালারা একে অপরকে ডাকে খানাগুলি খেয়ে শেষ করে ফেলার জন্য। সেই সময়ের মুসলমানেরা নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না, প্রবাহিত পানির মধ্যে যেমন খড়কুটা ভেসে যায় তেমনিভাবে বেঈমান কাফির সন্ত্রাসীদের হামলার মুখে মুসলমানদের অস্তিত্ব ভেসে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যে যুগের কথা আপনি বলছেন, মুসলমানদের বড় চরম দুর্দিন হবে, চরম বিপদগ্রস্ত হবে মুসলমানেরা, সেই দুনিয়াতে মুসলমানদের সংখ্যা কি খুব কম হবে? জবাবে আল্লাহ রাসূল বলেন, না, বরং তোমরা যে পরিমাণ মুসলমান দুনিয়াতে আছো তোমাদের চেয়ে বহুগুণ বেশি মুসলমান হবে তখনকার দুনিয়া। এই কথাটা আল্লাহ রাসূল যখন বলতেছিলেন তখন সারা দুনিয়াতে মাত্র কয়েক লক্ষ মুসলমান ছিল। আর আমি আগেই বলেছি বর্তমান দুনিয়াতে কত লক্ষ মুসলমান? কয়েক লক্ষ নয়, কয়েক কোটি নয়, 150 কোটি মুসলমান বর্তমান দুনিয়ায়। হাদিসের আলোকে মনে হয় আল্লাহ রসুল এই বর্তমান দুনিয়ার মুসলমানের সংখ্যার কথাই বলেছেন। যে হ্যাঁ আমার প্রিয় সাহাবারা, তোমরা সংখ্যায় যে পরিমাণ আছো বর্তমান দুনিয়াতে তোমাদের চেয়ে বহুগুণ বেশি মুসলমান হবে তখনকার দুনিয়াতে, যখনকার দুনিয়ার মুসলমানগুলিকে নিষ্পেষিত করার জন্য সমস্ত বেঈমান কাফিরেরা পরস্পর পরস্পরকে আহ্বান করতে থাকবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, যে দুনিয়াতে এত বিপুল পরিমাণ মুসলমান থাকবে সেই দুনিয়ার মুসলমানেরা বেঈমান কাফির সন্ত্রাসীদের হাতে এত লাঞ্ছিত হবে কেন? জবাবে আল্লাহ রসুল বলেছিলেন, দুই কারণে। মুসলমান সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও সন্ত্রাসীদের হাতে, বেঈমানদের হাতে, কাফেরদের হাতে এমন চরমভাবে লাঞ্ছিত হবে কেন? রসুল বলেছিলেন দুই কারণে। এক কারণ হল দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ লালসা। দ্বিতীয় কারণ হল মৃত্যুর ভয়। মুসলমানের অন্তর থেকে জান্নাতের আশা ভরসা দূরীভূত হতে থাকবে আর দুনিয়ার লোভ লালসা মুসলমানের অন্তরে প্রবেশ করতে থাকবে। আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়ার 150 কোটি মুসলমানের মধ্যে জান্নাতের আশাই বেশি না দুনিয়ার লালসাটাই বেশি? দ্বিতীয় কারণ আল্লাহ রসুল বলেছিলেন মরণের ভয়। এই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যাকারীগণ লিখেছেন মরণের ভয় বলতে এরা বেঈমান কাফির সন্ত্রাসীদের মোকাবেলার জন্য প্রস্তুতি দেবে না, এদের সাথে নত জানু হইয়া চলবে, মোকাবেলা করলে যদি যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায় এই মরণের ভয়ে কাফিরদের সাথে আপোষকামী হয়ে চলবে, এই হল মুসলমানদের কাফিরদের হাতে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণ। আপনারা সমাজ সচেতন মুসলমানেরা কি জানেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসী কাফিরদের মোকাবেলায় রুখে দাঁড়াবার মতো সাহস রাখে না নত জানু? নত জানু কেন, রুখে দাঁড়াবার সাহস নাই কেন? রুখে দাঁড়ালে যদি মরে যাই, আমি রুখে দাঁড়ালে তার বিরুদ্ধে কথা বললে যদি আমাকে মেরে ফেলে, এই মরণের ভয়। আফগানি মুসলমানদের উপর আমেরিকান সন্ত্রাসী বাহিনী হামলা করার সময় পাকিস্তান মজলুম মুসলমানদের পক্ষ অবলম্বন করেছিল, সন্ত্রাসী আমেরিকানদের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছিল না জালিমদের পক্ষ অবলম্বন করেছিল? বুঝে থাকলে বলুন, কিসের ভয়ে? মরণের ভয়ে। নির্দোষ ইরাকের উপর এই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বাহিনী বুশের বাহিনী হামলা করার সময় আরব জাহানের মুসলিম দেশগুলি কার পক্ষ অবলম্বন করেছিল? মজলুম মুসলমানের পক্ষ অবলম্বন করেছিল না জালিম কাফিরের পক্ষ অবলম্বন করেছিল? বুঝে থাকতে বলুন, কিসের ভয়ে? মরণের ভয়। তাই হাদিস শরীফ আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছে, এত বিপুল পরিমাণ মুসলমান যে দুনিয়াতে থাকবে সেই দুনিয়ার মুসলমান কাফেরদের হাতে এত লাঞ্ছিত হবে কেন? আল্লাহ রাসূল বলেন, দুই কারণে, একটা দুনিয়ার মহব্বত আর একটা মরণের ভয়। এই পরিস্থিতির সম্মুখীন আমরা বর্তমান দুনিয়ার 150 কোটি মুসলমান হয়েছি কিনা, এবার লাঞ্ছনার পরিসংখ্যান বুঝো কি পরিমাণ লাঞ্ছনার শিকারে পরিণত হয়েছে আমরা। সরাসরি কাফের যারা, তারা একভাবে লাঞ্ছনা করতেছে বর্তমান দুনিয়ার মুসলমানদের, আর এই কাফেরদের একদল দালাল আছে মুসলমান সমাজের ভিতরে, এরা মুসলমান নামে পরিচিত। এই কাফেরদের দালালরা, এরা অনেক সময় বামপন্থী হিসাবে পরিচিত হয়। এই কাফেরদের দালাল বামপন্থীদের হাতে আমরা তত্ত্ব সন্ত্রাসের শিকারে পরিণত। কাফেরদের হাতে বর্তমান দুনিয়ার 150 কোটি মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকারে পরিণত, আর কাফেরের দালাল নামদারি বামপন্থী মুসলমানদের হাতে বর্তমান দুনিয়ার 150 কোটি মুসলমান তত্ত্ব সন্ত্রাসের শিকারে পরিণত। কাফেররা চালাচ্ছে অস্ত্র সন্ত্রাস, আর বামপন্থীরা চালাচ্ছে তত্ত্ব সন্ত্রাস। তত্ত্ব সন্ত্রাস কি? এই কিছুদিন আগে, মনে হয় গত সপ্তাহ, যায় যায় দিন পত্রিকায় দেখলাম এক মুসলমানের বাচ্চা মুসলমান, এক গরুখানেওয়ালার ঘরের গরুখানেওয়ালা, পত্রিকায় লেগেছে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা হয় কুশিক্ষিত ধর্মান্ধ। কি লেখেছে? মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা হয় কুশিক্ষিত ধর্মান্ধ। এই তথ্যটা কি সঠিক না সন্ত্রাস? অস্ত্রের সন্ত্রাস না কলমের সন্ত্রাস? আমেরিকান বাহিনী বেইমান কাফের সারা দুনিয়ার মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে অস্ত্র সন্ত্রাস, আর এই আমেরিকান কাফেরদের দালাল একদল নামদারি মুসলমান বামপন্থী মুসলমানের সমাজে চালিয়ে যাচ্ছে তত্ত্ব সন্ত্রাস। ডানপন্থী হিসাবে যারা পরিচিত, এদের মধ্যে কেউ সাহাবায়ে কেরামের সমালোচক? এরা কাফেরও নয়, বামপন্থীও নয়। আমার বিষয়বস্তু দিয়েছেন আপনারা বর্তমান প্রেক্ষাপটে, উলামায়ে কেরামের দায়িত্ব করতে প্রেক্ষাপটটা তো বুঝতে হবে। বর্তমান প্রেক্ষাপট কি? সারা দুনিয়ার সমস্ত কাফেরেরা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে অস্ত্র সন্ত্রাস, আর মুসলমানদের মধ্যে যারা বামপন্থী এরা চালিয়ে যাচ্ছে তত্ত্ব সন্ত্রাস, আর মুসলমানদের মধ্যে যারা ডানপন্থী হিসাবে পরিচিত এদের একদল সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত। এরা কাফের না বামপন্থী না ডানপন্থী? ডানপন্থীদের একদল সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত। তিরমিজি শরীফের এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণের সমালোচনা করে, তখন তাদের বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এরা রহমতপ্রাপ্ত ডানপন্থী, লানতপ্রাপ্ত ডানপন্থী, লানতপ্রাপ্ত ডানপন্থী। বুঝতে পারছেন? আর কোন কি প্রাপ্ত ডানপন্থী? এরা রহমত প্রাপ্ত ডানপন্থী নয়, এরা লানত প্রাপ্ত ডানপন্থী। এরা যে সমস্ত সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বেশি সমালোচনা করে কার? তাই আমি আপনাদের ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে হযরত মুআবিয়ার একটা ঘটনা শোনাতে চাই। এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা বিষয়ে একটা ব্যাপার নিয়ে মত বিরোধ বেঁধে ছিল। বিচার বিভাগের কিছু দায়িত্ব, শাসন বিভাগের কিছু দায়িত্ব নিয়ে মত বিরোধ দেখা দিয়েছে। এমত অবস্থায় তৎকালীন রোম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার কাছে সংবাদ পাঠালো যে আমি জানতে পেরেছি আলীর সাথে তুমি, আমি অস্ত্র দিয়ে এবং সেনাবাহিনী দিয়ে তোমাকে আলীর বিরুদ্ধে সাহায্য করতে চাই। সংবাদের জবাবে, পত্রের জবাবে হযরত মুআবিয়া রোমের খ্রিস্টান বাদশার কাছে লেখলেন, এই রোমের কুত্তা, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান, আলীর সাথে আমার যতই মতবিরোধ থাকুক না কেন সেটা মুসলমানদের নিতান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের কোন ঘরোয়া ব্যাপার নিয়া দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নয়। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তুই যদি আলীর বিরুদ্ধে অস্ত্র পাঠাস, তাহলে তোর বিরুদ্ধে আলীর পক্ষ হয়ে সর্বপ্রথম তোর বাড়ি উত্তোলিত হবে আমি মুআবিয়া। এই মুআবিয়া সেই মুআবিয়া, যে মুআবিয়াকে সাহাবা সমালোচকরা সবচেয়ে বেশি সমালোচনা করে। তালাবিন কুরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, মুহাম্মাদুর রাসূলের সঙ্গী সাথীগণ কারা? যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সাহাবা দরকার নাই, এদের জিজ্ঞেস করুন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে বলার পরে ওয়াল্লাযীনা মাআহু বলেন কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাপকাঠি হিসাবে যথেষ্ট, সাহাবায়ে কেরাম মাপকাঠি মানার দরকার নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জীবনের সবকালের মাপকাঠি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে নয় বিবি রেখেছেন, এই ব্যাপারও মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাপকাঠি না একমাত্র সাহাবায়ে কেরাম মাপকাঠি। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের চরিত্র হল নিজেদের বেলায় সদয়, বেঈমান কাফির সন্ত্রাসীদের মোকাবেলায় সত্য। বলুন তো আল্লাহর কুরআনের এই আয়াতটা হযরত মুআবিয়ার বেলায় শতকরা কতবার কম পাওয়া গেল না শতকরা 100 বার পাওয়া গেল? হযরত মুআবিয়া রোমের খ্রিস্টান বাদশার জবাবে যেই কথা বলেছিলেন, বর্তমান দুনিয়ার সবগুলি মুসলিম দেশের সরকার শুধু মুআবিয়ার সুরে সুর মিলে যদি সেই কথাটা বলতো, 150 কোটি মুসলমান লাল কুত্তার হাতে পদদলিত হত না। এরপরে বলে সাহাবায়ে কেরাম মাপকাঠি না, শুধুমাত্র মুআবিয়াকে মাপকাঠি বানাইলে বর্তমান দুনিয়ার মুসলমানদের এই দুর্দশা হতো না। গেল একদল ডানপন্থীর কথা, আর একদল ডানপন্থী আছে, তারা নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দেয়। আগের ডানপন্থী দলের কথা বলতেছি না, এখন আরেক দল ডানপন্থী নিজেদেরকে নিজেরা কি বলে পরিচয় দেয়? আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দেয়। 16 আনা দুখা, আল্লাহর কসম, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সামান্য একটু প্রমাণ বলি আপনাদের, আপনাদের জানা মতে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন ওয়াহাবি দলের ইমাম ছিলেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিল? সন্দেহ আছে? সন্দেহ নাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে কিতাব লিখেছেন, কিতাবের নাম ফিকহে আকবর। সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মোল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা লিখেছেন শরহে ফিকহে আকবর, তাতে পরিষ্কার লেখা আছে কাদ সররাহাল হানাফিয়্যাতু বিতাকফীরি মান ইয়াজআমু আন্না আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুন নামালে বলেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। কার ঘোষণা? কোথায় দিলেন? কোন সূরায়? সুতরাং শরহে ফিকহে আকবর নামক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা, যেহেতু আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আসমানের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, সুতরাং যারা বলবে নবী গায়েব জানে তারা মুসলমান নয়। আমি জিজ্ঞাসা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে যারা বলে নবী গায়েব জানেন তারা মুসলমান নয়, যারা মুসলমান নয় তারা কিসের সুন্নি? আপনাদের দেশের অমুসলমান সুন্নি না বলেন কেন? না বলেন কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে কি লেখা আছে? যারা বলবে নবী গায়েব জানেন তারা কোরআন মানে না, যারা কোরআন মানে না তারা মুসলমান নয়, যারা মুসলমান নয় তাদের আবার সুন্নি কিসের আর ওয়াহাবি কিসের? এই হলো আরেক দল ডানপন্থীর অবস্থা। বর্তমান প্রেক্ষাপট বুঝুন, আমাকে তো বিষয় দিয়েছেন আপনারা, বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য। বর্তমান প্রেক্ষাপটের একটা অংশ, 150 কোটি মুসলমান দুই অপরাধে কাফিরদের হাতে নির্যাতিত। কত কোটি মুসলমান কাফিরদের হাতে নির্যাতিত কত অপরাধে? এক নম্বর দুনিয়ার লোভ, দুই নম্বর মরণের ভয়। বর্তমান প্রেক্ষাপটের এক এক অংশ। দ্বিতীয় অংশ, বেঈমান কাফেরদের হাতে কিভাবে নির্যাতিত এর চিত্র আমি বর্তমান বুশের বাহিনীর দখলকৃত ইরাকের আবু গরিব কারাগারের একটা চিঠি পরে শোনাবো ইনশাল্লাহ একটু পর। এই চিঠিটা শুনলেই আপনারা বুঝবেন বর্তমান দুনিয়ার মুসলমান কাফেরদের হাতে কি পরিমাণ নির্যাতিত। এরা চালিয়ে যাচ্ছে মুসলমানদের উপর অস্ত্র সন্ত্রাস। আরেকদল নামদারি মুসলমান বামপন্থী, এরা মুসলমানদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে তত্ত্ব সন্ত্রাস। কাফেরেরা চালিয়ে যাচ্ছে কি সন্ত্রাস, আর বামপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে কি সন্ত্রাস, তত্ত্ব সন্ত্রাস। আর ডানপন্থী বলে পরিচিত এক দল, এরা সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত। রহমতপ্রাপ্ত না লানতপ্রাপ্ত? ডানপন্থী বলে পরিচিত আরেক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে নবী গায়েব জানেন কইলে মুসলমান থাকে না, আর এরা নবী গায়েব জানেন কইয়া সুন্নি দাবি করে। এরা বামপন্থী না ডানপন্থী হিসাবে পরিচিত? ডানপন্থী, ডানপন্থী। প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারতেছেন? আমাদের দায়িত্ব কর্তব্য ইনশাল্লাহ একটু পরে বুঝবেন। সুন্নি হোক, ওহাবি হোক, শিয়া হোক, এগুলি কি কাফেরের দল না মুসলমানের দল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা যারা বলে নবী গায়েব জানে তারা মুসলমানই নয়, তোমাদের কিসের শিয়া, কিসের সুন্নি আর কিসের ওহাবি? আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, কবরে সোয়াল জবাব হবে তিনটা, এটা নবী বলেছেন কিনা? হাসরের মাঠে প্রশ্ন হবে পাঁচটা, নবী বলেছেন কিনা? পুল সিরাতের পুল আছে, নবী বলেছেন কিনা? বেহেশত দুদক আছে, নবী বলেছেন কিনা? গায়েব না জানলে কেমন করে বললেন? এরকম প্রশ্ন উত্থাপন করেই তারা আপনাদের সামনে কুফুরি আকিদাগুলি, সিরিকি আকিদাগুলি সুন্নি নামে প্রচার করতেছে। আমি জবাব দেবার আগে জিজ্ঞাসা করি, কবরে সওয়াল জবাব হবে তিনটা, এই কথাটা আপনারাও জানেন কিনা? হাসরের মাঠে প্রশ্ন করা হবে পাঁচটা, আপনারাও জানেন কিনা? পুল সিরাতের পুল একটা আছে, আপনারাও জানেন কিনা? বেহেস্ত আছে, দুদক আছে, আপনারাও জানেন কিনা? এইগুলি জানলে যদি আলিমুল গায়েব হয় তাহলে আলিমুল গায়েবের সংখ্যা কত বলো? সবাই যদি আলিমুল গায়েব হয় তাহলে নবীকে আলিমুল গায়েব বলে আলাদা মর্যাদা দিল না সকলের সমান বানাইল? নবীকে অন্যদের সমান বানানো কুফুরি। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মখলুকের সমান মর্যাদা দিতেন না, সমস্ত মখলুকের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। এটা হলো এলজামি জব। বাস্তব জব হইল বর্তমান বাংলাদেশের প্রচলিত দুই ধরনের মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা। দুনো মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা কিতাব পড়ানো হয়, এটার নাম শরহে আকাইদে নসফি। শরহে আকাইদে নসফি কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, নিবরাস, নিবরাসে লেখা আছে, গাইবের কোন অবস্থা যদি কোনো কিছুর মাধ্যমে জানা হয় এই জান্নেওয়ালাকে গাইব জান্নেওয়ালা বলে না। গাইবের অবস্থা যিনি মাধ্যম ছাড়া সরাসরি জানেন তাকে বলে গাইব জান্নেওয়ালা। এবার বলুন, কবরে প্রশ্ন হবে তিনটা, আপনারা জেনেছেন সরাসরি না নবীর মাধ্যমে? হাসরের মাঠে প্রশ্ন হবে পাঁচটা, আপনারা জেনেছেন সরাসরি না নবীর মাধ্যমে? বেহেস দুদক আছে, আপনারা জেনেছেন সরাসরি নিজে নিজে না নবীর মাধ্যমে? গাইবের খবর কোন কিছুর মাধ্যমে জানলে আলিমুল গাইব হয়? কবরের সওয়াল জবাবের খবর, হাসরের মাঠের হিসাব নিকাশের খবর, বেহেস দুদকের খবর রসুল জেনেছেন সরাসরি না ওহির মাধ্যমে? গাইবের খবর ওহির মাধ্যমে জানলে আলিমুল গাইব হয়? যে কারণে আপনারা এইগুলি জানার পরও আলিমুল গাইব নন, একই কারণে নবী সেইগুলি জানা সত্ত্বেও আলিমুল গাইব নন। এবার বলুন, এইগুলি আল্লাহ কিভাবে জানেন, কিসের মাধ্যমে জানেন? কবরে সওয়াল জবাব হবে তিনটা, আল্লাহ জানেন কিনা? কিসের মাধ্যমে? হাসরের মাঠে প্রশ্ন হবে পাঁচটা, আল্লাহ জানেন কিনা? কিসের মাধ্যমে? মাধ্যম লাগে? মাধ্যম ছাড়া যিনি জানেন তার নাম আলিমুল গায়েব। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর মাধ্যমে জানলে আলিমুল গায়েব হয় না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ ছাড়া আর কাউকে আলিমুল গায়েব বলা সুন্নি আকীদা নয়, কুফুরি আকীদা। ফুসন করে কুফুরি আকীদা, নাম ধরে সুন্নি আর পরিচয় ডানপন্থী। কয় নবী মানুষ না বলে কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুল সুবহান রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রাসূল ছাড়া আর কিছু নও। কে বলছেন? কে বলছেন? কোথায়? কুরআনে আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে বলতেছেন, আপনি ঘোষণা করে দিন আমি মানুষ রাসূল ছাড়া আর কিছু নই। এরপরে যদি বলে নবী মানুষ না, কুরআন মানে? কুরআন না মানলে সুন্নি হয়? বুঝে থাকে বলুন, এই তথাকথিত সুন্নিরা যে সমস্ত আকিদা প্রচার করে বেড়াচ্ছে সমাজে, এইগুলি সুন্নি আকিদা না কুফুরি আকিদা? এই হল তথাকথিত ডানপন্থী আরেক দলের অবস্থা বর্তমান প্রেক্ষাপট। আমি একদিন জিজ্ঞেস করলাম এইরকম এক ডানপন্থী, এক ডানপন্থীকে, আল্লাহ কুরআনে বললেন বাশার আর রাসুলা, মানুষ রাসুল, এর অর্থ কি? বাসার অর্থ মানুষ না। আমি জিজ্ঞেস করি কি? বাসার অর্থ মানুষের চামড়া। আমি জিজ্ঞেস করলাম তাহলে মর্ম কি বলো? রসুল মানুষ না, রসুলের চামড়াটা মানুষের। ভালো কথা, চামড়ার ভিতরে যা আছে সেইগুলি কি? কয় খুদার জাত। তাইলে তাদের খুদাকে মানুষের চামড়া দিয়া প্যাকেট করা যায়? সত্যিকারের মুসলমানের খুদাকে মানুষের চামড়া দিয়া প্যাকেট করা যায় না। এটা তো গেল আকলি জব। এবার শুনুন নকলি জব। বাংলাদেশের কওমি এবং আলিয়া উভয় প্রকারের মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার যে কিতাবটা পড়ানো হয়, কিতাবটার নাম শরহে আকাইদে নসফি। তাতে লেখা আছে, আন্নাবিয়্যু ইনসানুন বা আসাহুল্লাহ, কোরআনের যে আয়াতে আল্লাহ নবীকে বাশারুন বলেছেন, সেখানে যদি বাশারুনের অর্থ হয় মানুষ না, মানুষের চামড়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে নবী ইনসানুন। এবার ইনসানুন তরজমা কি করবা, চামড়া না ফসল? ইনসান কারে বলে? মানুষের চামড়া রে বলে, না আহাদ মস্তক মানুষ। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবেও লেখা আছে নবী আহাদ মস্তক মানুষ। এর পরে বলে মানুষ না, এরা সুন্নি না আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন? কয় নবী আদিন নাদি কয় কিনা? নবীরে হাদিন নাদির বিশ্বাস করা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? আল্লাহ অগণিত আয়াতে কোরআনে বলে দিয়েছেন আপনি হাদিন নাদির না, আপনি হাদিন নাদির না, আপনি হাদিন নাদির না। সবগুলি আয়াত তিলাওয়াত করে শোনানোর মতো সময় আমার হাতে নেই। এক আয়াতে আল্লাহ বলেন وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কে হবে তার অভিভাবক সাব্যস্ত করার জন্য যে লটারি দেওয়া হয়েছিল, যদি আপনি হাদিন নাদির হতেন, ঘটনা নিজেই জানতেন, আপনি হাজির নাজির না হওয়ার কারণে আপনি সেখানে উপস্থিত ছিলেন না, দেখেনও নাই, তাই আমি আপনার কাছে কোরআনের আলে ইমরান নামের সুরা নাজিল করে আপনাকে আমি ঘটনা জানাইয়া দিলাম। আল্লাহ কি বলছেন? নবী হাজির নাজির হইলে কোরআন নাজিল করে জানাইতে হইতো না, নবী নিজেই জানতে পারতেন। সুরা ইউসুফের আয়াতে আল্লাহ বলেন وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوا أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় দশ ভাই, ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যে ষড়যন্ত্র মিটিং করেছিল, যদি আপনি হাজির নাজির হইতেন, ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন, আপনি হাজির নাজির না হওয়ার কারণে ঘটনা আপনি দেখেননি, ঘটনা আপনি জানেন না, আপনাকে আমার কোরআন নাজিল করে জানাতে হলো। এই সমস্ত আয়াতে আল্লাহ নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন? হাজির নাজির না বলেছেন। আমাদের সিলেটের এক পণ্ডিতে বই লিখছে, হাজির নাজির নামে বই লিখছে, এটাতে যুক্তি দিছে নাজির হইতে গেলে চক্ষু লাগে, চক্ষু ছাড়া নাজির হয় না। আর আল্লাহ আল্লাহকে দেখেন, এটা চক্ষু দিয়া দেখেন না, চক্ষু ছাড়াই দেখেন, সুতরাং নাজির আল্লাহ হইতে পারেন না, হাজির নাজির একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে পারে। অনুরূপভাবে পাকিস্তানের এক তথাকথিত সুন্নি নামদারি দুখাবাজ জাল হক নামের বই লেখছে, আমি বলি জাল হক, সেই বইয়ে লেখেছে, সেই বইয়ে লেখেছে আল্লাহকে যারা হাজির নাজির বলবে তারা বদ্দিন, হাজির নাজির হওয়া একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাব। আর এ যুক্তি দিছে নাজির হইতে শোক লাগে, অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তামালুন। হে মানুষেরা, তোমাদেরকে দলে দলে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, আল্লাহ নাজির, আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো। হাদিসে সরাসরি আল্লাহকে নাজির বলা হয়েছে, আর সুন্নি নামদারি মুশরিকেরা বলে আল্লাহকে নাজির বলা যাবে না যেহেতু আল্লাহর চক্ষু নাই। তোমার কথা মানবো না, নবীর হাদিস মানবো? এইভাবে বললে যারা না বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ হাতাবাড়ি আসবেন কবে, সিলেট যাবেন কবে, আল্লাহ কবে গেছিলেন মক্কা শরীফ, কবে গেছিলেন আমেরিকা, এমন কথা কোন ব্যাকল কি কোনদিন বলে? কেন বলে না? যেহেতু আল্লাহ হাজির নাজির সব সময় সবখানেই আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়, এই জন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা, আব্দুল্লাহর ঔরস থেকে মায়ের গর্ভে গিয়েছিলেন কিনা, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে এসেছিলেন কিনা, মক্কা নগরীর থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা, হিজরতের আগের বছর মেরাজে গিয়েছিলেন কিনা, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সিদ্রাতুল মুনতাহায় আল্লাহর আরশে ভেজ দুধক পরিদর্শনে ছিলেন না গেলেন? নাকি ছিলেনও বুঝে না গেলেনও বুঝে না? গেলেন, গিয়া রইলেন না আবার ফিরে এলেন? ওই ব্যাকপলের ব্যাকপল হাদিন নাদির গেলেন কিভাবে আর এলেন কিভাবে? হাদিন নাদির যায় আসে, হাদিন নাজির সবখানে আসে, সব কিছু দেখে, যাবে কোথায় আর আসবে কোথায়? যেহেতু আল্লাহ হাদিন নাজির, তাই আল্লাহর আসা যাওয়া নাই, যেহেতু নবীর আসা যাওয়া আছে তাই নবী হাদিন নাজির না। এবার বলুন, এই সমস্ত আকিদা সুন্নি না কুহুরি? কুহুরি আকিদা পোষণ করে, নাম ধারণ করে সুন্নি। এটি হল ডানপন্থী দলগুলির এক দলের বর্তমান প্রেক্ষাপট। এবার শুনুন, বেঈমান কাফিরেরা মুসলমানদের উপর যে অস্ত্র সন্ত্রাস চালাচ্ছে, সেই সন্ত্রাসের সামান্য একটু নমুনা আমি বাংলাদেশে প্রকাশিত একটা দৈনিক পত্রিকা থেকে পড়ে শোনাব। আবু গরিব কারাগারে বর্তমান ইরাকের বুশের সন্ত্রাসী বাহিনীর দখলকৃত আবু গরিব কারাগারে যে সমস্ত ইরাকের মুসলমান নারীরা এই হাইওয়ান কুত্তার দলবন্দী করে রাখছে, এইরকম একটা নারী অত্যন্ত কষ্ট করে একটা চিঠি ওই গেরিলা বাহিনীর হাতে পাঠাইছিল, সেই চিঠিটা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার করা হয়েছে। আর বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার থেকে মাসিক হেফাজতে ইসলাম নামে একটা পত্রিকা প্রকাশ হয়, এর ফেব্রুয়ারি সংখ্যায় ওই চিঠিটার বাংলা অনুবাদ দেওয়া হয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নির্যাতিতা ফাতিমা বহু কষ্টে একটি চিঠি পাঠাতে সক্ষম হয় ইরাকি যোদ্ধাদের কাছে, আর এর ফলেই তারা দুঃসাহসিক হামলা চালায় আবু গরিব কারাগারে। ফাতিমা সহ অন্যান্য বন্দী ইরাকিদের উদ্ধার করাই ছিল হামলার উদ্দেশ্য। কি ছিল সেই চিঠিতে সেটা এখন জানাতে চাই সবাইকে। ফাতিমার চিঠি বাংলা অনুবাদ করে এখানে তুলে ধরা হল। ফাতিমা লেখে, মহান করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বলো আল্লাহ এক, তিনি সবকিছুর একমাত্র সত্তাধিকারী, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, কাউকে জন্মও দেননি, তার সঙ্গে তুলনীয় কেউ নেই, তার সঙ্গে তুলনীয় কেউ নেই এবং কখনো তার সমকক্ষ কেউ হবে না। সূরায়ে আল ইখলাস এর তর্জমা বাংলা তর্জমা দেওয়া হল। এরপরে লেখে, প্রিয় ইরাকি মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমি শুরুতে সূরায়ে ইখলাসের উদ্ধৃতি দিলাম, কারণ এই সূরাটি আমার কাছে মহান আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতে সবচেয়ে ভালো মনে হয়। মুমিনদের অন্তরে এই সূরাটি গেঁথে আসে দৃঢ়ভাবে। হে আল্লাহর পথে লড়াইকারী প্রিয় মুজাহিদ ভাইয়েরা, আপনাদের বলার আর কি আছে আমার, শুধু এটুকুই বলি, আমার মতো অসংখ্য ইরাকি বোনকে আটকে রাখা হয়েছে এবং মার্কিন সৈন্যরা তাদের ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে। আমাদের পেটে এখন মার্কিন সৈন্যরূপ পশুদের বাচ্চা। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের ধর্মীয় সম্পর্কের বোন, আমাকে একদিন 9 বার শ্লীলতা হানি করা হয়েছে, ধারণা করতে পারবেন? আচ্ছা কল্পনা করুন তো, আপনার আপন বোনকে যদি এভাবে ধর্ষণ করা হতো কেমন লাগতো আপনার? আমাকে কেন আপন বোন ভাবতে পারেন না আপনারা? আমার মতো 13টি মেয়ে রয়েছে আবু গরিব কারাগারের এই প্রকোষ্ঠে, সকলেই অবিবাহিতা, মার্কিন পশুরা আমাদের শরীর থেকে পোশাক কেড়ে নিয়ে গেছে, তারা আমাদের পোশাক পরতে দেয় না, সকলের সামনেই তারা আমাদের সাথে দর্শন করে। এই হচ্ছে আমাদের এখানকার দিনলিপি, এভাবে বেঁচে থাকাটা কার কাম্য হতে পারে? আমাদের এখানকার একটি মেয়ে নির্যাতন সইতে না পারে আত্মহত্যা করেছে। এক মার্কিন সৈন্য তাকে দর্শন করার পর তার বুকে ও উরুতে প্রচন্ড আঘাত করে, তাকে অত্যাচার করা হয়, তাকে এমন অত্যাচার করা হয় যা কল্পনাও করতে পারবেন না। এরপর মেয়েটি ওয়ালের সঙ্গে মাথা টুকে টুকে আত্মহত্যা করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, মহান আল্লাহও তাকে ক্ষমা করবেন বলে আশা রাখি, কারণ তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমরা ইরাকি মেয়েরা যা কখন কল্পনা করতে পারিনি, অথচ সেরকম ভয়াবহ নিষ্ঠুর নিপীড়ন অপমান আর লাঞ্ছনার শিকারে পরিণত হয়েছি, এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না, আর এ যন্ত্রণা কেউ কখনো ভাষায় প্রকাশ করতে পারে না। কারাগারে প্রতি রাতেই আমাদের ওপর নির্মম নিপীড়ন চালানো হয়। মার্কিন সৈন্য নামদারী পশুগুলোর নিষ্ঠুর নিষ্পেষণে আমরা লাঞ্ছিত হচ্ছি প্রতিদিন এবং প্রতি রাত। পশুগুলো এসেই আমাদের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে, বুঝতেছেন চিঠি আপনারা? বর্তমান দুনিয়ার 150 কোটি মুসলমানদের উপর এই হাইওয়ান জানোয়ারদের কেমন পশুবিক নির্যাতন বুঝতে পারতেছেন আপনারা? চিরে খুঁড়ে খেতে চায় আমাদের পশুগুলোর অত্যাচার থেকে একটি রাতও মুক্তি পাই না আমরা। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আবু গরিব কারাগারে হামলা করুন, আমাদের সহ তাদেরকে ধ্বংস করে দিন। বাকি সিটির অংশটা আমি আর এখন পড়তে পারবো না, আমার মধ্যে সেই অবস্থা নাই। আমি আশা করি চিঠির যেটুকু অংশ আমি আপনাদের পড়ে শুনিয়েছি। আপনারা কি আন্দাজ করেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেঈমান কাফিরদের হাতে আর কি পরিমাণ অপদস্থ লাঞ্ছিত বেইজ্জত হওয়ার বাকি আছে? বর্তমান বিশ্বের 150 কোটি মুসলমানের কাছে আমি জানতে চাই, সেই ইরাকি নির্যাতিত বোনের পক্ষ হয়ে ইরাকের উপর এই লাল কুত্তার বাহিনী ঝাঁপিয়ে পড়ল ইরাকের কোন অপরাধে? কোন অপরাধ ছিল ইরাকের? ইরাক কোন অপরাধ করেছিল? আমেরিকা আজ পর্যন্ত ইরাকের কোন অপরাধ প্রমাণ করতে পেরেছে? পারেনি। এইভাবে পশুর মতো নির্যাতন চালিয়েছে মুসলমানদের উপর, সেই দিকে যেন দুনিয়ার কোন মুসলমানের দৃষ্টি না যায়, দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে আত্মঘাতী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। একদল দালাল দিয়া, যেমন মির্জাফর দিয়া সিরাজউদ্দৌলাকে পরাজিত করাইছিল এই দেশে ইংরেজেরা, যেমন মীর সাদেক দিয়া টিপু সুলতানকে পরাজিত করাইছিল এই দেশে ইংরেজেরা, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান দেশে ওই লাল কুত্তার দলের একদল দালাল যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এরা আলেমদেরকে জঙ্গিবাদী বলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রচার করা শুরু করেছে। ইরাকের অবস্থা বুঝে থাকতে বলুন, মুসলমান জঙ্গিবাদী, আলেম জঙ্গিবাদী, না ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দল জঙ্গিবাদী? কেন মুসলমানদের বিরুদ্ধে দালালদের দ্বারা এই অপবাদ রটাচ্ছে? যেন ওই নির্যাতনের দিকে বিশ্ব মুসলিমের দৃষ্টি না যায়, বিশ্ব মুসলিমের দৃষ্টি যেন এই জানোয়ারদের কর্মকাণ্ডের থেকে ফিরে যেন ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যায়। ইতিমধ্যে একটু আগে যে তথাকথিত শিরিক সুন্নিদের কথা বলেছিলাম, এরা বাংলাদেশ সরকারের কাছে দাবি দাঁড়িয়েছে বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হোক। কি ব্যাপার? এরাই জঙ্গিবাদী, কৌমি মাদ্রাসাওয়ালা জঙ্গিবাদী। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন ডক্টর গালিবকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গিবাদী অভিযোগে, দেখেছেন কেউ? কোন কৌমি মাদ্রাসা করেছিল যে ডক্টর গালিবকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে জঙ্গিবাদের অভিযোগে? সেই ডক্টর গালিব কোন কৌমি মাদ্রাসার বারান্দায় পাড়া দিয়েছিল না আলিয়া মাদ্রাসায় পড়েছিল? এই শিরিকবাদী নামদারি সুন্নিরা যদি জঙ্গিবাদী হওয়ার কারণে যদি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে তোমরা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে থাকো, এটা তোমরা প্রমাণ করতে পারো নি, তোমাদের আলিয়া মাদ্রাসায় করে নেওয়ালা ডক্টর গালিব হাতে হাতে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে যদি জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আমেরিকার কোন দালালি কেউ করে থাকে, তোমাদের সেই ডক্টর গালিব করেছে। আলিয়া মাদ্রাসায় ভরিয়া এই ডক্টর গালিব আহলে হাদিসের নেতা হইছে, কোন মাদ্রাসায় ভরিয়া জঙ্গিবাদীর অভিযোগে ধরা পড়েছে কিনা যদি প্রমাণ হয়, এবার তোমাদের দাবি মতো তোমাদের আলিয়া মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া দরকার। কথা বুঝেছেন? কিন্তু আমরা উগ্রপন্থী নই, আমরা যেমন ভাবে কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়া মাত্রই তার বিচার চাই না, অভিযোগের প্রমাণ চাই। অভিযোগ দেওয়া মাত্রই বিচার চাই না, অভিযোগের প্রমাণ চাই। যদি গুফনে কোনো মানুষকে হত্যা করার অভিযোগ, গুফনে কোনো দেশের সম্পদ বিনষ্ট করার অভিযোগ কারো বিরুদ্ধে আদালতে প্রমাণিত হয়, আমি পরিষ্কার ভাষায় হক্কানি উলামায়ে কেরামদের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, গুফনে সম্পদ বিনষ্ট করা বিধান ইসলামে নাই, গুফনে মানুষ হত্যা করার বিধান ইসলামে নাই। বিধিসম্মতভাবে কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করা পর্যন্ত গোপনে হত্যা করা হারাম, গোপনে বোমাবাজি করা হারাম, গোপনে হামলা করা হারাম। সুতরাং এই গোপন হামলা, গোপন হত্যা, গোপনে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে যারা চালিয়ে যাচ্ছে, এরা ইসলামের কেউ নয়, এরা মুসলমানের কেউ নয়, এরা কওমি মাদ্রাসার কেউ নয়, এরা আমেরিকার দালাল। যেমন ভাবে আমেরিকা নবাব সিরাজউদ্দৌলাকে দালাল বানাইছিল, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে দালাল বানাইছিল সিরাজউদ্দৌলার পতনের উদ্দেশ্যে, যেমন ভাবে মীর সাদেককে দালাল বানাইছিল টিপু সুলতানের পতনের উদ্দেশ্যে, যেমন ভাবে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানাইছিল বা উপমহাদেশের জাহাজকে পতনের উদ্দেশ্যে, গোলাম বেরেলি জেলার আহমদ রেজা খানকে দালাল বানাইছিল ইসলামের আকীদা বিধ্বংস করার উদ্দেশ্যে, ঠিক তেমনি ভাবে এই আমেরিকার লাল কুত্তার দল প্রত্যেকটা মুসলিম দেশে এইরকম হত্যাযজ্ঞ চালাইবার জন্য একদল নামদারি মুসলমানকে দালাল বানাইয়া হত্যাযজ্ঞ কাণ্ডে লিপ্ত করাইয়া দিছে, প্রমাণ করার জন্য যে তোমরা জঙ্গিবাদী, এই জন্য তোমাদেরকে মারি। আসলে এই ঘটনা ঘটাবার আগেই এরা সন্ত্রাসী কর্মকাণ্ড সারা দুনিয়ার মুসলমানের উপর চালিয়ে যাচ্ছে। এই কয়েকটা কথা আমার বুঝে থাকলে বলুন। এবার বর্তমান প্রেক্ষাপটটা কিছু বুঝতে পেরেছেন? বর্তমান প্রেক্ষাপট এবার বুঝুন আমাদের করণীয় কি। আপনারা আমার বিষয় দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য, আল্লাহ রাসূল হাদিস শরীফে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এই ধরনের পরিস্থিতি যখন দেখা দেবে, যখন হক্কানিরা নির্যাতিত নিষ্পেষিত হবেন, যখন হক কথা শোনার মতো মানুষ থাকবে না, যখন সবাই বাতিলের বন্যায় ভেসে যাবে, তখন হক্কানি উলামায়ে কেরামের কি দায়িত্ব হবে, কি কর্তব্য হবে, কি সুসংবাদ হবে? আল্লাহ রাসূল হাদিস শরীফে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। সেই হাদিসের সামান্য ব্যাখ্যা সম্বলিত একটা লেখা আমি বহুদিন আগেই লিখেছিলাম, এক বইয়ে প্রকাশ হয়েছে, বইয়ের নাম নূরে মদিনা। এটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য নয়, আপনাদেরকে দেওয়ার মতো বই আমার সামনে আনিনি, কেউ সংগ্রহ করার দরকার মনে করলে ফরে যোগাজ করে দেখবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বইয়ে এই হাদিসের ব্যাখ্যায় এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় এই এই এই কি এই প্রশ্নের জবাবটা যে হাদিসে আল্লাহ রাসূল দিয়ে গেছেন, সেই হাদিসের ব্যাখ্যা সম্বলিত যে প্রবন্ধটা আমি লিখেছিলাম, শুধু আজকে সেই প্রবন্ধটা পড়ে শুনিয়ে দিলেই আমি আশা করি বর্তমান প্রেক্ষাপট যখন বুঝতে পেরেছেন করণীয় কি এই প্রশ্নের জবাব, আমার সেই হাদিসের ব্যাখ্যা সম্বলিত লেখাতে আপনারা ইনশাআল্লাহ সুস্পষ্ট বুঝতে পারবেন। আমি খুতবার শেষে একটা ছোটখাটো হাদিস পড়েছিলাম, হাদিসটা মুসলিম সহি মুসলিম শরীফ সহ আরো আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আমি তর্জমাও বলবো না, এখন ব্যাখ্যাও বলবো না, যেহেতু লেখার ভিতরে সবকিছু আছে, আমি লেখাটা পড়ি আপনার এখন মনোযোগ দিয়ে শুনুন ধৈর্যের সাথে। আমার লেখাটার শিরোনাম ছিল তুবালিল গুরাবা, হাদিসের শেষ অংশ শিরোনামে উল্লিখিত বাক্যটি এক গুরুত্বপূর্ণ হাদিসের শেষ অংশ, এর অর্থ হচ্ছে গরিবদের জন্য সুসংবাদ। আমাদের সমাজে অভাবগ্রস্তদেরকে গরিব বলা হয়, কিন্তু উল্লিখিত হাদিস এ অর্থে উল্লিখিত হাদিসে এ অর্থে শব্দটি ব্যবহৃত হয়নি। হাদিসটি সহি মুসলিম শরীফ সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। পূর্ণ হাদিসটি হচ্ছে, ইসলাম আত্মপ্রকাশ করেছিল গরিব অবস্থায়, আর এ অবস্থাতেই পুনরায় ফিরে যাবে, সুতরাং গরিবদের জন্য সুসংবাদ। সহি মুসলিম শরীফের মুসলিম শরীফেই অন্য এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার উম্মত সম্পদের অভাবে পতিত হবে এমনটা আমি আশঙ্কা করি না, বরং তারা সম্পদের প্রাচুর্যের কারণে দিন থেকে দূরে সরে যাবে, এটাই হচ্ছে আমার আশঙ্কা। তাহলে দেখা যাচ্ছে পূর্বোক্ত হাদিসে গুরাবা শব্দটি সম্পদের অভাবগ্রস্ত অর্থে ব্যবহৃত নয়। তাহলে হাদিসে গুরাবা শব্দটি অর্থ কি তা নিম্নোক্ত বিবরণের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের বর্ণিত এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরাবা শব্দ উল্লেখ করেছিলেন, গুরাবা গরিব শব্দের বহুবচন। তখন লোকেরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, গুরাবা কারা? উত্তরে রাসূল বলেন, যারা স্বগোত্রীয়দের অবজ্ঞার পাত্রে পরিণত হবে, নিজের আপনজনে ঘৃণা করবে যারা, রে তাদেরকে এই হাদিসে আল্লাহ রাসূল গুরাবা বলেছেন, গরিব বলেছেন। আপনাদের আপনজনেও ইসলামী শিক্ষায় শিক্ষিতদেরকে অবজ্ঞা করে কিনা? এই আল্লাহ রসুল এইরকম অবজ্ঞার শিকারে যারা পরিণত হবে তাদেরকে হাদিস শরীফে আল্লাহ রসুল গরিব বা গুরাবা বলেছেন, এক বচনে গরিব, বহু বচনে গুরাবা। এই মর্মে ফাঁসটা হাদিস আছে, সবগুলি হাদিসের তর্জমা আমি আপনাদের শোনাচ্ছি। অন্য বর্ণনা উল্লেখ আছে, লোকেরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, গুরাবা কারা? উত্তরে রসুল বলেন, যারা বিপদগামী মানুষকে পথের সন্ধান দিবেন, যারা বিপদগামী মানুষকে পথের সন্ধান দিবেন, এরা ওই এলেই হইলেন এই হাদিসের গুরাবা শব্দের অর্থ। তৃতীয় হাদিস বর্ণান্তরে গুরাবা শব্দের ব্যাখ্যায় রসুল বলেন, যারা ইসলাম বিরোধী পরিবেশ থেকে নিজেদের দীন ও ঈমান রক্ষার্থে অন্যত্র পালিয়ে যাবেন তাদেরকে বলা হয়েছে হাদিসের গুরাবা, গরিব বা গুরাবা। চতুর্থ হাদিস আরেক বর্ণনায় রসুল বলেন, যখন মানুষ ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে তখনও যে সকল মুসলিমের লোক প্রতিকূল পরিবেশে ইসলামের অনুশাসন পালনে অটল থাকবে তাদেরকেই সুসংবাদ দেওয়া হয়েছে। আহমদ ও তিব্রানির বর্ণিত হাদিসে উল্লেখ আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, গুরাবা কারা? উত্তরে রসুল বলেন, বিপুল সংখ্যক অসৎ লোকের পরিবেশে অবস্থানকারী অতি অসংখ্যক সৎ লোক যাদের অনুসারীদের তুলনায় বিরুদ্ধবাদীদের সংখ্যা হবে অনেক বেশি। বলুন, বর্তমানে আপনারা যারা হক পথে আছেন আপনাদের সংখ্যা বেশি না বিরুদ্ধবাদীদের সংখ্যা বেশি? এই রকম লোকদেরকেই মুসলিম শরীফে হাদিসে আল্লাহর রাসূল গরিব শব্দ দিয়া বুঝাইছেন। উপরোক্ত বর্ণনা সমূহে আল্লাহর রাসূল বিভিন্ন ভাবে গুরাবা কারা তার ব্যাখ্যা দিয়েছেন, যার সারসংক্ষেপ নিম্নরূপ, অর্থাৎ ইসলামের অনুশাসন পালনে এমন কিছু নিবেদিত প্রাণ মুসলমানকে আল্লাহর রাসূল গুরাবা বলেছেন যাদের সংখ্যা হবে সমাজে এতই নগণ্য যে তাদের অনুসারীদের সংখ্যা হবে বিরুদ্ধবাদীদের তুলনায় অতি অল্প। এরা এমনই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হবেন যে শুধুমাত্র সমাজের কাছেই অবহেলিত হবেন না, বরং স্বগোত্রীয়দের কাছেও অবজ্ঞার পাত্র হবেন। প্রয়োজনে তারা ইসলাম বিরোধী সমাজ ত্যাগ করতে পারেন, কিন্তু ইসলামের অনুশাসন ত্যাগ করবেন না। আমেরিকার হুমকির ভয়ে ফর্দা লঙ্ঘন করে ফেললে এই হাদিসের সুসংবাদ প্রাপ্ত হবেন? আমেরিকার হুমকির ভয়ে ইসলামের বিধান পালনে লঙ্ঘন করলে, নবীর তরিকা ছেড়ে দিলে এই হাদিসের সুসংবাদ প্রাপ্ত হতে পারবেন? কখনো নয়। এগুলি বোঝা দরকার আমাদের করণীয় কি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি। লাল কুত্তার দলের চক্রাঙ্গালির ভয়ে নবীর তরিকা ছেড়ে দিলে, আল্লাহর বিধান ছেড়ে দিলে এই হাদিসের বর্ণিত সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে না। এখন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়েও তারা দুটি মহান দায়িত্ব পালন করে যাবেন। সুতরাং আমাদের করণীয় দুইটা দায়িত্ব হাদিস শরীফে আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন। কটা দায়িত্ব? বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা? দুইটা। এক নম্বর, নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন। এক নম্বর, নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন। দুই নম্বর, ইহকালের শান্তি এবং ইহপরকালের শান্তি এবং মুক্তির জন্য ইসলামের অনুশাসন ছাড়া কোন বিকল্প নাই, এ মর্মে সমাজের প্রতি দাওয়াত অব্যাহত রাখবেন। দায়িত্ব কর্তব্য বুঝতে পারছেন? ইসলামের অনুশাসন পালনে অটল থাকা এক দায়িত্ব, আর অপরকেও দাওয়াত দেওয়া দুনিয়াতে এবং আখেরাতে নবীর তরিকা পালন করা ছাড়া, ইসলামের বিধান পালন করা ছাড়া দুনিয়াতে যেমন শান্তির কোন বিকল্প ব্যবস্থা নাই, আখেরাতেও শান্তির কোন বিকল্প ব্যবস্থা নাই। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা সাব্যস্ত হইল? ইসলামের কথা বললে যদি মৌলবাদী বলে, ইসলামের কথা বললে যদি সাম্প্রদায়িক বলে, ইসলামের কথা বললে যদি মূর্খান্ধ বলে, ইসলামের কথা বললে যদি ধর্মান্ধ বলে, ইসলামের কথা বললে যদি কুশিক্ষিত বলে, তাহলে এদের তত্ত্ব সন্ত্রাস এবং অস্ত্র সন্ত্রাস, কাফিরদের অস্ত্র সন্ত্রাস আর মুনাফিকদের তত্ত্ব সন্ত্রাসের ভয়ে ইসলামের অনুশাসন ছেড়ে দেওয়া দায়িত্ব কর্তব্য না পালনে অটল থাকা দায়িত্ব কর্তব্য? আর এক নম্বর দায়িত্ব কর্তব্য ইসলামী অনুশাসন পালনে অটল থাকা, দুই নম্বর দায়িত্ব কর্তব্য অপরকে ওই কথা বুঝাইয়া দেওয়া দুনিয়াতে এবং আখেরাতে শান্তির আর কোন পথ নাই, কাফিরদের পথ শান্তির পথ নয়, মুনাফিকদের পথ শান্তির পথ নয়, অস্ত্র সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয়, তথ্য সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয়, শান্তির একমাত্র পথ হইল ইসলাম। আমি আশা করি বুঝে থাকলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য এই এই প্রশ্নের জবাবগুলি অতি সংক্ষেপে হলেও যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এবার বলুন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করা যাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে না মাদ্রাসা চালু থাকলে? মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসতেছে, আসে নাই মাদ্রাসায়? নাকি জঙ্গিবাদী তুই আর আমি জিজ্ঞেস করি মেজর মতিউর রহমান কত বছর আগে কিশোরগঞ্জে মেজর মতিউর রহমান যে জঙ্গিবাদী তৎপরতা চালাইছিল, সেনাবাহিনী দিয়া সরকার তাকে দমন করেছিল, সেই মেজর মতিউর রহমান কোন মাদ্রাসায় পড়েছিল? তারা যখন জঙ্গিবাদী কর্মকাণ্ড করে তখন তাদের স্থান বন্ধ করার প্রশ্ন আসে না। স্কুল কলেজে যখন বোমাবাজি করে তখন স্কুল কলেজই বন্ধ করার প্রশ্ন আসে না। আলী আমাদুরে যখন ডক্টর গালিব ধরা পড়ে তখন আলী মাদ্রাসা বন্ধ করার প্রশ্ন আসে না। আর কমেশার ছেলেরা পরেই কি কুরআন হাদিস পড়ে, আরবি গ্রামার পড়ে, আরবি সাহিত্য পড়ে, ইসলামের ইতিহাস পড়ে, এখানে বোমা বানানির কোন শিক্ষা দেওয়ার মতো কোন বই পড়ানোই হয় না। এদেরকে বলে বোমাবাজ, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও। এর মানে হইল যারা দেখতে নারী তার চলন বাঁকা। কওমি মাদ্রাসার ছাত্ররা বোমা বানানির বিজ্ঞান পড়ে, কি বলেন? বোমা বানানির মতো বিজ্ঞান কোন কওমি মাদ্রাসায় পড়ানো হয় না? বলুন আপনারা জানেন, আপনারা জেনে থাকলে বিজ্ঞান কোথায় পড়া হয়, আধুনিক বিজ্ঞান কোথায় পড়া হয়? মঈনুল ইসলাম মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়, পটিয়া মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়, জিরি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়, নাজিরহাট মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়, ঢাকার কোন মাদ্রাসায় আধুনিক কওমি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়, সিলেটের কোন কওমি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়? আধুনিক বিজ্ঞান কিছুটা পড়া হইলে আলিয়া মাদ্রাসাত হয়, আর পুরাটা পড়া হইলে স্কুল কলেজ ভার্সিটিতে হয়। সুতরাং বোমা বানানি যারা শিখলই না এরা বোমা বানাইল, আর যারা বোমা বানানি সারা জীবন ভর শিখে তারা রেহাই পাইয়া গেল। এই অত্যাচার কেন, এই চিত্ত সন্ত্রাস কেন? সুতরাং রুখে দাঁড়াতে হবে সমস্ত অস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে, রুখে দাঁড়াতে হবে 150 কোটি মুসলমানের সমস্ত তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে, যেমন ভাবে রুখে দাঁড়াতে হবে আমেরিকার বেইমান কাফের সন্ত্রাসীদের বিরুদ্ধে, ঠিক তেমনি ভাবে রুখে দাঁড়াতে হবে মুসলমান সমাজের ভিতরে মুসলমান নামদারি তথাকথিত মুনাফিক মির্জাফর তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে। যদি রুখে দাঁড়াতে পারি, যদি ইসলামের বিধান পালনে অটল থাকতে পারি, ইসলাম ছাড়া শান্তি নাই যদি বুঝাতে পারি, তবেই আমাদের দায়িত্ব কর্তব্য আদায় হবে। আপনাদের আমাদের সবাইকে এই মাদ্রাসা শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে গোটা দুনিয়ার মুসলমানের আমল সংশোধনের মাধ্যমে এই মহাবিপদ থেকে আত্মরক্ষার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, এই মুবারক সম্মেলনে তোমার কালাম থেকে, তোমার নবীর হাদিস থেকে যা কিছু আলোচনা করা হইলো আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং সেই অনুপাতে জীবন গড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মুবারক জলসা রুজিলে আমাদের জিন্দেগানকে হেদায়েত করো ইয়া আল্লাহ। মুমিন মুসলমান মুন্দেগানকে নাজাত দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, নবীর বল মাদ্রাসার উদ্যোগে আমরা এখানে বসে প্রতি বছরে বছরে সমবেত হতে পারি, তোমার দিন শিখতে পারি, শিখাতে পারি, বুঝতে পারি, বুঝাতে পারি ইয়া আল্লাহ। সুতরাং নবীর বল এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, নবীর বল মাদ্রাসার মহব্বত তোমার বন্ধাদের অন্তরে অন্তরে ইয়া আল্লাহ মহব্বত পয়দা করে দাও এবং এই মাদ্রাসার মহব্বতকে তাদের পরকালের দুনিয়া আখেরাতের নাজাতের উসিলা বানায় দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার সাথে যারা যতভাবে জড়িত আছেন তাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে দিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুলাম্বিয়া বানাও। আয় আল্লাহ, সর্বশেষ আবেদন নিবেদন তোমার দরবারে ইয়া আল্লাহ, দুনিয়াটাকে বোমাবাজ সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপত্তা দান করো, বিশেষ করে আমাদের বাংলাদেশটাকে সন্ত্রাসী বোমাবাজদের অত্যাচার থেকে বাংলার নিরীহ মানুষকে হেফাজত করো ইয়া আল্লাহ। সমস্ত সন্ত্রাসী বোমাবাজদেরকে হেদায়েত করো, যে সমস্ত সন্ত্রাসীদের কপালে হেদায়েত নাই, যে সমস্ত সন্ত্রাসীদের বোমাবাজদের কপালে হেদায়েত নাই ইয়া আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি হাতে দমন করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নিয়ে দোয়াকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। যারা যত রকমের আশা বর্ষা নিয়ে হাতুড়াইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করিল আল্লাহ। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে রোজা শরীফে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।